মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে না, মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে না, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, ও মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে না, মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে না, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, তুমি ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও। নবে ইব্রাহিম যে কাবা গড়ে বলে আল্লাহ আছে ওই কাবা ঘরে, নবে ইব্রাহিম যে কাবা গড়ে বলে আল্লাহ আছে ওই কাবা ঘরে, তোমার বাপ মাকে যে গড়ল খোদা কেন ভুলে যাও, বাপ মাকে যে গড়ল খোদা কেন ভুলে যাও, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, তুমি ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, ও গো মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে নাও, মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে নাও, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও। যতই তুমি ও গো যতই তুমি চিল্লা ঘর, যতই পীরের দামান ধর, ও গো যতই তুমি চিল্লা ঘর আর যতই পীরের দামান ধর, আর বাপ মা ছাড়া হয় না কিছু জেনে রেখে দাও, বাপ মা ছাড়া হয় না কিছু জেনে রেখে দাও, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, তুমি ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও। মাঝে তোমার ও গো মাঝে তোমার জান্নাতের দোর, আর বাপ যে সেই দোরের পাল্লা, ও গো মাঝে তোমার জান্নাতের দোর আর বাপ যে সেই দোরের পাল্লা, মা বাপের কর কদর খুশি হবে নবী আল্লাহ, তুমি মা বাপের কর কদর খুশি হবে নবী আল্লাহ, আব্বা মায়ের সেবায় তোমার জীবন দিয়ে দাও, আব্বা মায়ের সেবায় তোমার জীবন দিয়ে দাও, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, তুমি ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, ও গো মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে নাও, মা বাপ তোমার আসল কাবা তাদের চিনে নাও, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও, তুমি ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও ও মোমেন, ঘরে কাবা ফেলে কেন পরের কাবায় যাও। www.anibas.in